এদের শিক্ষা করা আমল করা করেন না? আমি এই প্রশ্ন করবো, উনি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলম শিক্ষা করা সকলের জন্য ফরজ, পুরুষ এবং নারী সকলের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবে একটি আয়াত অবতীর্ণ করেছেন, যখন মেয়েরা প্রশ্ন করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের লক্ষ্য করে আয়াত অবতীর্ণ করেন, বিশেষভাবে মেয়েদের কথা তো আল্লাহ বলছেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে অবতীর্ণ করেছিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইলা আখিরিল আয়াত। তাছাড়া অন্য মানে এতে বর্ণনায় পাওয়া যাচ্ছে, হাদিসও রয়েছে, মেয়েরা এবং ছেলেরা এমন কিছু নাচ এসেছে যেটা আম সাধারণ, তারা বলে এমন কাজে তারা তুলে মুসলিম, এখানে একটা হাদিস এসেছে কিন্তু মুসলিম শব্দ লাগে, শব্দটা শব্দ মানে নাই, মুসলিম মানে এখানে এখানে জিনস অর্থাৎ পুরুষ এবং নারী সকলের কথা বলা হয়েছে, যারা আল্লাহ কাছে নিজেদের এদের মাথাকে বা নিজেদের আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, তাদের সকলের কর্তব্য এলিম শিক্ষা করা। কারণ এটা কখনো হতে পারে না যে একটা ধর্ম শুধু পুরুষের শিক্ষা করবে আর মেয়েরা তাদের ধর্ম কর্ম করতে হবে না, এটা সাধারণ বিবেকেও বলে। সুতরাং আমাদের সকলকে এই কথা জানিয়ে নিতে হবে যে পুরুষ এবং মহিলা সকলের আমাদের এলিম শিক্ষা করা ফরজ। যদি মেয়েদের উপর ফরজ করতে সে শিক্ষা ফরজ না হতো তাহলে ওদের উপরে নামাজ ওদের শরীরের বিধান পর্যন্ত হতো না, আর এটা কেউ মেনে নেবে না যে তাদের উপরে ফরজ এলিম শিক্ষা করা ফরজ নয়, বিধান শিক্ষা করা ফরজ নয়, অথচ তাদেরকে মানতে হবে। যদি এলিম না থাকে তাহলে সে বিধান মানবে কেমন করে? আমরা সকলেই জানি যে পুরুষের উপর যেমন নামাজ ফরজ, অনুভবে মহিলাদের উপর ফরজ, সুতরাং পুরুষদের যেমন গোসল করা জানা দরকার, অনুভবে মহিলাদের জানা দরকার। আমি এটাই এই উত্তরটা আমি এখানে যত সময় করছি যে বেশি লম্বা করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে প্রশ্ন আব্দুল লতিফ মাদানীকে, তিনি আমাদেরকে বলবেন আমরা বিদেশে অর্থ উপার্জন করার জন্য এসেছি, আমার মনে হয় কেউ এমন নেই যে এমনি এসেছি, সবাই অর্থ কামাই করতে এসেছি, যদি সেই অর্থ উপার্জনে হারাম ঢোকে, হারাম খাওয়া হয়, তাহলে আমাদের কি পরিণতি হতে পারে? আমাদের এই অর্থ সঞ্চয়, আমরা জানি যে আমরা দেশ ছেড়ে বিদেশে এসেছি, এটা একটা জিহাদ, জেহাদের জন্য অবশ্য নিয়ম চাই, সব হচ্ছে নিয়ম যে আমরা এই পয়সা কামাই অর্থ উপার্জন করে আমার ছেলে মেয়েদের আমার বাপ মায়ের আমরা কি করছি ভরণ পোষণ করছি, এটা জেহাদ, যদি তো নিয়ম ঠিক রাখে জেহাদ, কিন্তু যদি এই উপার্জনে হারাম ঢুকে যায় তাহলে কি পরিণত হতে পারে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين। আমাকে যে প্রশ্ন করা হয়েছে আমরা যারা বিদেশে এসেছি এখানে যদি কেউ হালাল হারাম উপার্জন করে তাহলে তার পরিণাম দেশে এবং বিদেশে সর্বত্রই যেখানে আমরা বাস করি, যেখানে আমরা অর্থ উপার্জন করি, সর্ব জায়গাতে সব জায়গাতে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন যদি কেউ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি হারাম জিনিস খায় বা হারাম জিনিস পরিধান করে তাহলে তার জন্য জাহান্নামই যথেষ্ট। অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে হারাম উপার্জন, হারাম খাওয়া, হারাম পান করা, হারাম জিনিস পরিধান করা বা উপার্জন করা এগুলো হচ্ছে কি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি রাস্তা। অতএব আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। এবং আরেকটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ইবাদত কবুল করবেন তার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন বা হালাল খাওয়া, হারাম করা ইত্যাদি। অতএব হারাম উপার্জন যেভাবে হারাম হারাম অন্যভাবে খাওয়া হারাম, তার জন্য সে জাহান্নামে অনন্তরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জন করা, হারাম খাওয়া, হারাম পরিধান করা এবং হারাম যে হারাম যে বকল করার তৌফিক দান করুন। আমার এই জ্ঞান বলেন বারাকাল্লাহ ফিক। তার মানে হারাম খেয়ে যদি কোনো ইবাদত করি, বিশেষ করে দোয়া, আল্লাহর কাছে কবুল হবে না, আর নামাজের অধিকাংশই হচ্ছে দোয়া, আল্লাহর কাছে কবুল হবে না হবে না, হারাম থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবারে আমার প্রশ্ন মৌলানা হাশিম মাদানির কাছে, তিনি বলবেন আমরা যে শিখছি, আমরা যে এত কোরআন হাদিসের কথা শুনছি এবং শিখছি, এই শিক্ষা শোনার পরে যদি আমরা আমল না করি তাহলে আমাদের পরিণতি কি হবে? শুনলাম, বহু কথা শুনলাম, গাঁটের নিচে যদি কাপড় যায় তো জাহান্নাম, যদি কেউ কি বলে হারাম খায় তার দোয়া কবুল হবে না, তারপর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শুনছি কিন্তু মানছি না, এর জন্য আমাদের কি পরিণতি হতে পারে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد. দেখেন সবথেকে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে তা হচ্ছে শোনা এবং মানা। শুনলাম মানলাম না তাহলে কাল কেয়ামতে জ্ঞানপাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। জানি না এ কথা আপনি বলতে পারবেন না। তাছাড়া হাদিসে বা কোরআনে আমি আপনি আমরা কে কতটা জানতাম সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা সেটা প্রশ্ন আমার কাছে থাকবে। আল্লাহর কাছে প্রশ্ন থাকবে যে আমরা যা জানতাম সে জানা অনুযায়ী আমল কি করতাম। ওই জন্য সব থেকে বড় বা সাফে সালেহীন বড় আইমা ইলা বড় ইমামদের ব্যাপারে এসছে যে তারা এত বেশি আমল করতেন, এত বেশি আমল করতেন যে আমলটার প্রতি তাদের সব থেকে বেশি গুরুত্ব থাকত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিনে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে, সে পাঁচটা প্রশ্ন করার আগে কারো কদম বা কোন বান্দার কদম আল্লাহর সামনে থেকে নড়বে না। তার মধ্যে একটা হবে তুমি যা জানতে সেই অনুযায়ী আমল কি করেছিলে, তুমি কত জানতে তা তুমি যা জানতে সেই অনুযায়ী আমল কি করেছিলে। তো ভাই আমার কথা হচ্ছে ওলামা ইকরামদের কথা শুনে সেই অনুযায়ী আমল করা হচ্ছে মুমিনদের কাজ। যার শেখ আব্দুল হামিদ মাদানী অবধি ভূমিকায় একটি আয়াত করে আপনাদেরকে শুনিয়েছিলেন যে যারা সত্যিকারের মুমিন হয় তারা উত্তম কথা অনুযায়ী আমল করে, যা শুনে শোনার পরে উত্তম কথা অনুযায়ী তারা আমল করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রকমই করেন, আমরা যেন শোনার পরে সেই অনুযায়ী আমল করতে পারি। আসসালামু আলাইকুম মুহাম্মদ বারাকাল্লাহ। এবারে প্রশ্ন শামসুজ্জামান রহমানীকে, তিনি তোমায় দেয়। আমরা যারা বিদেশে রয়েছি তাদের স্ত্রী আছে দেশে কিংবা মা বোন আছে, আমরা তাদের জন্য টাকা পাঠাই, প্রায় মাসের মাস টাকা পাঠাই, পার্সেল করি, মানি অর্ডার করি। আমরা যে জিনিসগুলো শিখছি এই শিখার কিছু অংশ কি মানি অর্ডার করি বা পার্সেল করি তাদেরকে জানাই পাঠাই? যদি আপনি এখানে কাজ করি, আমি এখানে কাজ করি, আমার স্ত্রী যদি সেখানে কোন নোংরামি করে তাহলে আমাদের পরিণতি কি, এর উপর জানবো ওনার কাছে। সম্মানিত উপস্থিত তিন দলের ভাই সকল, এই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত উত্তর হল আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দিয়েছিলেন যে হে নবী, তুমি প্রথমত তোমার আত্মীয় স্বজনদেরকে শিক্ষা দাও, তাদেরকে তুমি ভয় দেখো। এখান থেকে একথা স্পষ্ট যে সত্যিকারে আমরা এখান থেকে টাকা পয়সা তো যথেষ্ট পাঠাই, এতে কোনো কমি কমতা করি না। দেশে কেউ ছুটি গেলে তাদের হাতে গিফট, হাতিয়ার, ছেলে মেয়েদের স্ত্রীর জন্য নানান রকমের উপহার ঢৌকন কিনে দিয়ে পাঠায়। কখনো কি আমরা এমন ভেবেছি যে আমাদের দেশে বা আমাদের পরিবারে বা আমাদের বাড়িতে আমাদের পাড়ায় এত এত সেরে বেজাতের কাজ চলছে, তো এইগুলো মুছার জন্য, এইগুলো শেষ করার জন্য কখনো দুখানা বই, কখনো দুখানা ক্যাসেট দিয়ে পাঠায়, এমনও কি চিন্তা আমরা করে থাকি? এমনকি কোন হুজুর বা আমি যদি কোন ভাইকে বলি ভাই পাঁচখানা কেতাব নিয়ে যান, হুজুর ওজন অনেক বেশি হয়ে গেছে আর ধরবে না। আবার যদি কোন রকম চেপে চুপে দেওয়াও হয় তো নিয়ে গিয়ে এয়ারপোর্টে এক জায়গাতে খাম্বাতে ফেলে দিয়ে চলে যায়, ওর মাঝখানে নিয়ে যাওয়ার তার ওজনে জুটবে না। প্রিয় ভাইবোনের আমার সত্যিকারে আজকাল মোবাইলের যুগ, ইন্টারনেটে কথা বলেন, অল্প খরচে আপনি কথা বলেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে বক্তব্য দাওয়া চলে থেকে হোক, মাদ্রাসা থেকে হোক, যাই গুলো দাওয়া সেন্টার থেকে হোক, হুজুরদের কাছ থেকে যেসব জিনিসগুলো শিখেন, যেসব জিনিসগুলো আপনি শিক্ষা দেন, শিক্ষা পান, এই জিনিসগুলো যদি ইচ্ছা করে যে সপ্তাহে আমি আমার স্ত্রীকে, আমি আমার ছেলে মেয়েদেরকে, আমি আমার মা বোনদেরকে টেলিফোনের মাধ্যমে দু চারটি কথা তাদেরকে জানাবো, যখন শাওয়াল মাস আসবে তখন আমি তাদেরকে বলবো দেখো গো এই মাসে ছয়টা রোজা রাখলে এমন একটি ফজিলত বা মর্যাদার কথা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমরা হুজুরদের কাছে শিখেছি। যখন যখন কোনো মৌসুম আসলো বা কোনো বেদাত শিল্প যেগুলো আমাদের ভিতরে প্রচলিত সেসব জিনিসগুলোর ব্যাপারে আমরা যদি টেলিফোনের মাধ্যমে একটু ইঙ্গিত ইশারা দিয়ে তাদেরকে বলে দিই তাহলে অন্তত তারা আমল না করলেও অনেক কিছু তাদের মাথায় সঠিক জিনিস পৌঁছে যাবে, সঠিক জিনিস তারা জেনে যাবে। কিন্তু সত্যিকারে এখানে আমরা ফেরিও, এখানে আমরা আমাদের দুর্বলতা দেখিয়েছি বা আমরা আমাদের দুর্বলতা স্বীকার করতে বাধ্য যে আমরা আমাদের ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য অনেক কিছু পাঠাই, কিন্তু এই এই শিক্ষা যে শিক্ষা এখান থেকে আপনি আমি নিই বা দিই এই শিক্ষা কিন্তু আমরা তাদের কাছে পাঠাতে পারি না, পৌঁছাতে পারি না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যেমন তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তেমন তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ পথ আপনি কিভাবে অবলম্বন করবেন যতক্ষণ না তাদের কাছে একটা হক বা একটা সত্য জিনিস সঠিক জিনিস পৌঁছে না দিতে পারবেন? তার এর জন্য প্রত্যেক অভিভাবককে জবাবদেহি করতে হবে, যদি সে জানে যে আমার পরিবারে কোনো অপরাধমূলক কাজ, শিরক বিদআতমূলক কাজ চলছে অথচ সে এই জিনিসটা এখানে জেনেছে, শিক্ষা পেয়েছে, তারপরেও সে সেখানে সেই জিনিসটা পৌঁছে দেয়নি, তাকে জানায়নি, তার জন্যও তাকেও জবাবদেহি করতে হবে। তার কারণ আল্লাহ রাসূলের হাদিস কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের সবাই হলো এককভাবে অভিভাবক এবং প্রত্যেককে তার অভিভাবকতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সুমতি দেন যে আমরা এখানে দাওয়া সেন্টারগুলো থেকে যা শিক্ষা নিই সেগুলোর কিছু অংশ যেন আমরা আমাদের ছেলে মেয়ে পরিবারদের ভিতরেও ট্রান্সফার করতে পারি। আল্লাহ আমি একবার দামাম এয়ারপোর্টে ছিলাম, তো এক ভাই দেশে যাচ্ছিলেন, তাকে বলা হলো তোমার ওজন বেশি হয়ে গেছে, বড় অ্যালার্জি ছিল, ওজন বেশি হয়ে গেছে, তো কিছু কম করো। অ্যালার্জির ভিতরে চকলেট, সাবান, খেজুর বিভিন্ন রকমের আইটেম ছিল এবং দেখলাম বইও ছিল। তো বেচারি বেছে বেছে দেখলো চকলেট তো ফেলা যাবে না, বাচ্চা আছে, সাবান তো ফেলা যাবে না, বউ পোষণ করবে, বইগুলো তুলে তুলে ফেলে। আপনারা শুনে হয়তো বিশ্বাস করবেন না অনেকে, ওই মাজরা পার হয়ে মরুভূমিতে আমাদের মাত্রপুর দাওয়ার বই পাওয়া গেছে, এক সৌদি এসে দিয়েছিল, জরুরি বই, বইগুলো তোমাদের মরুভূমিতে পড়েছিল। বুঝতে পারছেন গুরুত্ব? আমাদের প্রধান বক্তা বা প্রধান বিশেষ অতিথি আমাদেরকে শোনালেন যে মানুষের দিনে ইলমে ততটা জরুরি যতটা জরুরি খানা পিনার নয়, তার মানে খানা পিনার থেকেও বেশি জরুরি কি দিনে ইলম। খানা পিনাতে মানুষের শরীর ভালো থাকে, শরীর ঠিক থাকে, কিন্তু দিনে ইলমে কি শিক্ষাকে মানুষের আসল জিনিসটা, মানুষের আসল জিনিসটা ঠিক থাকে। তো আমরা একদিক প্রাধান্য দিই আর একদিক দিই না, ঘোড়াকে প্রাধান্য দিই, ঘোড় সওয়ারকে দিই না, দুনিয়াকে প্রাধান্য দিই, দিনকে দিই না। বাস্তব জীবনের হায়াতের দুনিয়া, দুনিয়া দুনিয়া দুনিয়া করে আমরা দিনকে পিছে ফেলে দিই। আল্লাহর কাছে হিসাব লাগবে, আল্লাহ কিছু ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। আপনি এত অনীহা দেখালেন যে বইগুলো আপনি মরুভূমিতে ফেলে দিলেন, আল্লাহ আমাদের কাছ থেকে ফ্রিতে পাচ্ছেন বলে পয়সা দিয়ে কিনতে হলে হয়তো লাগতো, কিন্তু ফ্রিতে নিয়ে গিয়ে আপনি ফেলে দিচ্ছেন, এর জন্য আজকে না, আজকে দ্বিতীয়বার না, কাল কেয়ামতে আমাদেরকে হিসাব লাগবে। এখন প্রশ্ন হলো, আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই জন্য আপনাদের জন্য রেখেছি পুরস্কার, একসাথে চার চারটি পুরস্কার, আপনাদেরকে প্রশ্ন করব 20 জনকে। তবে আসরের পর একটু পেটে ঠান্ডা হয়ে যাবে, তাই না? তার কারণ এখন বুঝতেই পারছেন প্রশ্নের উত্তর ভালো আসবে না। প্রশ্নের উত্তর যে দিতে পারবে নম্বর হিসাবে, তো আপনি যে নম্বর নিয়েছেন, নম্বর থাকলে সেই নম্বর অনুযায়ী প্রশ্ন করব, ইনশাআল্লাহ একসঙ্গে এতগুলো পাবেন, কিছুই না মানে দেখতে মনে হচ্ছে আর কি। যাই, এখন প্রশ্ন হলো যে আমরা সময় ব্যয় করি অনেকের কাছে, যখনই দাওয়াতের কাজ দাওয়াত, কতগুলো লোক তা বাইরের লোক আছে, আমার মাঝখানে লোক নেই, আল্লাহ মুস্তাহান, শিকওয়া ইলা আল্লাহ, তাদের জন্য দোয়া করবেন না বদ্দোয়া করবেন? হুজুর দোয়া করেন, কিসের দোয়া? বলতে যার তোমরা শুধু টাইম নেই, সময় নেই, ডিউটি আছে, কাফিল খারাপ ইত্যাদি। আবার যখন যাবেন তখন দেখছেন তাস খেলছে, টিভি দেখছে, মাশাআল্লাহ আরামছে, তখন সময়টা হুজুর সময় কাটে না। এটা মানুষের স্বভাব, চরিত্র, পিছন কাটতে চায়। এখন সেই সময় যে সময়গুলো আমরা নষ্ট করছি, একটু আগেই শুনলেন 5টা প্রশ্ন কিয়ামতে করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন কি সময় বিষয়ক, বা দুটো প্রশ্ন সময় বিষয়ক। আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, ছেলে মেয়ে সবাই কি বলছে, শুধু ছেলেদেরকে না, অবশ্য মেয়েরা চুপ থাকতে পারে না। ওই যে একটা প্রশ্ন করছিলাম আপনাদেরকে, জিজ্ঞাসা করা হলো যে মেয়েদের মুখে দাড়ি নেই কেন, ছেলেদের মুখে দাড়ি আছে, মেয়েদের মুখে দাড়ি নেই কেন? তো বলল মেয়েদের মুখে এই জন্য দাড়ি নেই যেহেতু কামাবার সময় গাল কেটে যাবে। দাড়ি কামানো হারাম না হারাম? হারাম তো বটে, কিন্তু অধিকাংশ মানুষ দাড়ি চাষে, তো দাড়ি চাষার সময়ে গাল কেটে যাবে, এই জন্য তাদের গালে দাড়ি দেওয়া হয়নি। তা কি করে বলছে, ওরা দাড়ি চাষার সময়ও কথা বলবে, এই জন্য গাল কেটে যাবে। তার মানে কথা বলা বন্ধ রাখতে পারবে না, দুটো দিকের কথা হচ্ছে শুনি কান করে তাও শুনবে না, বুঝতে পারছেন? এই জন্য তাদের মুখে দাড়ি নেই। তাদেরকেও বলছি যারা ফালতু সময় নষ্ট করে, অধিকাংশ সময় ঘুমিয়ে নষ্ট করে, অধিকাংশ সময় ফালতু কাজে নষ্ট করে, টিভি দেখে নষ্ট করে, বলে কাজ নেই, বল কাজ নেই, কাজ তো খৈভাস, তাই না? খৈভাস খৈভাস নিয়ে কি হবে, ধানে চালে বাঁচতে থাক। আমার দেশে বলে যে কাজ নেই তো ধানে চালে বাঁচ, ধান চাল একসঙ্গে মিক্স করে দাও, একটা একটা করে বাঁচো, তোমার কাজ নেই। কিন্তু সময়, এই সময় মানুষ পায় না। আমি বলছি যদি সময় কে বিক্রি করতে চান আমাকে দেন, কত টাকা নিবেন করবেন, যদি কারো সময় থাকে আমাকে বিক্রি করেন। সময়ের অভাব প্রচুর, কিন্তু বহু মানুষের সময় কাটে না। সেই সময়ের গুরুত্ব কি, এ নিয়ে আমরা প্রশ্ন করব মুসলিহউদ্দিন বুখারীকে, তিনি হচ্ছেন ঘরাইওয়ালা দায়, তিনি আমাদেরকে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। সময়ের গুরুত্ব সম্পর্কে ভাই সাহেবের কাছে আপনারা প্রায় শুনেই ফেলেছেন। সময়ের যে কত গুরুত্ব এটা সবাই কিন্তু বুঝতে পারে না, কারণ যারা বিশেষ বিশেষ কাজ করে, যারা যাদের চিন্তা ভাবনা আছে পৃথিবীতে কিছু আমরা ছেড়ে যাব, তারা একটা সময়ের গুরুত্বটা বুঝে, কারণ তারা সময় পায় না। আপনারা বড় বড় শেখ ওলামাদের জীবনী দেখেন, যারা এই সামান্য জীবনে কেউ হয়তো 30 কেউ 40 কেউ 50 বছর বয়স পেয়েছে, কিন্তু তাদের লিখিত কেতাবগুলো যদি আপনারা দেখেন, এক একজনের কয়েক খণ্ড এবং কয়েকশো কেতাব লেখা আছে, এবং এক একটা বই কয়েকশো পৃষ্ঠা, কয়েক হাজার পৃষ্ঠা এরকম বই আছে। অথচ তাদের জীবন যদি দেখেন, সারা জীবন তাদের খুব বেশি হলে 40 বছর 45 বছর কেটেছে। কোন আছে এরকম, তারা সময় পাঠায় ওই অল্প সময়ের ভিতরে যে কাজটা করে গেছেন, অনেক কাজ করেছেন, আসলে তারা সময়ের গুরুত্ব দিয়েছেন। আজকে আমরা সময়ের গুরুত্ব দিই আল্লাহর উপর, আল্লাহের কাছে সময়ের জন্য অনেক গুরুত্ব, আল্লাহর উপর আল্লাহ আসরের প্রসঙ্গ পেয়েছেন, আসরের একটা সময়, এখানে বলার উদ্দেশ্য হল আজ থেকে আসরের প্রসঙ্গ একটা সময়ের প্রসঙ্গ পেয়েছেন, সময়ের গুরুত্ব আছে বলেই সময়ের প্রসঙ্গ পেয়েছেন। আজকে কিন্তু আমরা এই গুরুত্বটা দিই না, আমাদের উচিত প্রত্যেককে সময়ের দিকে খেয়াল রাখা, সময় গুরুত্ব দেওয়া। কিছু আমাদের জীবন, আমার জীবনটা যেহেতু সামান্য, আমাদের জীবন বেশি দিনের নয়, অল্প দিনের জীবন, এই জীবনটা যদি আপনি কিছু করে দিতে পারেন, আপনি আলেম নন বা কোনো কিতাব লিখতে চান না বা এ ধরনের কিছু না হলেও আপনার আমলের দরকার আছে। কারণ কেমন হাদিস শুনলেন এখনই, যে প্রত্যেকটা মানুষকে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন করা না হবে ততক্ষণ পর্যন্ত সে পা হেলাতে পারবে। তার ভিতরে একটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হবে কোমরিহি ইমা আপনা, আপনার সারা জীবনটা, জীবনে যে কয়েকটা দিন সময় পেয়েছিলেন, এই সময়টা কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে অতিবাহিত করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে কিন্তু আপনার পা আপনি নড়াতে পারবেন না, হেলাতে পারবেন না, আগে যেতেও পারবেন না। এবং দ্বিতীয় প্রশ্ন হল সবাই আপনার জীব মানে সময়ের যে কয়েকটা ধাপ আছে, এই ধাপের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময়ের ধাপ হল মানুষের যৌবনকাল। এই যৌবনকালটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? কারণ যৌবনকাল এমন একটা কাল, ব্যয়ের একটা সময়, এই সময়টা কিন্তু মানুষ তার রক্তের মানে তেজ থাকে, রক্ত গরম থাকে, এই সময় কাউরে বাধা মেনে নিতে মন চাই না। তো সেই বাধা মানতে চাইলে এরকম সময়টা, এই সময়টা আপনার মানে গুরুত্বপূর্ণ সময়টা, আপনি আল্লাহর বাধা মেনেছিলেন না মানেন নাই, আল্লাহর গণ্ডির ভিতরে চলে গেছেন কি চলেন নাই, এই প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে। যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসিয়ত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, ওয়াসিয়ত করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তালিম খামসান ফাবলা খামসিন, তোমরা পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বস্তুকে খুব মূল্যবান মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এই মূল্যবান কি, এই পাঁচটা বস্তু কি? এক নম্বর প্রথম বলেন সাবাবাকা কাবলা হারামি, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার যৌবন কালটাকে তুমি অত্যন্ত গুরুত্ব দাও, মূল্যবান মনে করো, বার্ধক্য আসার আগে, কারণ এই যৌবন কাল এমন একটা কাল, এই কালে তুমি যে কাজটা করতে পারবে সেই কাজটা কিন্তু বয়স হয়ে গেলে করতে পারবে না, তখন ইচ্ছা থাকলেও করতে পারবে না। অতএব এই সময়টাকে, যৌবন কাল যে একটা সময়, এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিছু করে নাও। আর যদি এই সময় কিছু কাজ না করো তাহলে কিন্তু আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আর এই যৌবন কাল এমন একটা কাল, যে সব আপনি যদি সামান্য কাজ করেন তাহলে কিন্তু পরে এটা অনেক বেশি ফায়দা বা লাভ পাবেন, এবং যৌবনকালে যদি আপনি আল্লাহ এবাদতের সময়টা দিতে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের ছায়াতে কয়েকটি ব্যক্তিকে, সাতজন ব্যক্তিকে, আরো কিছু আছে কিন্তু একটা হাদিসে সাতজনের কথা আছে, এই সাতজন ব্যক্তিকে যে ছায়া দেবেন তার ভিতরে কিন্তু একজন ব্যক্তি হলো যা যে ব্যক্তি, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ এবাদতের ভিতরে কাটিয়ে দিতে পেরেছে। তো এই যে সময়গুলো আজকে আমরা যুবক, এই সময়টা আমরা যদি এই সময় সময়টাকে আমরা নষ্ট করে দিই, কারণ সময় এমন একটা জিনিস যদি আপনি সময়কে কাজে না লাগান সময় কিন্তু আপনার অপেক্ষা করবে না। সময় বলা হয়েছে আমি থেকে প্রবাদ আছে যে আল্লাহ সাহেব সময় হল একটা তাওয়া ইনকাম দেখতা এবং দেখতা, যদি আপনি তাকে না কাটেন, আপনি যদি সেই সময়টাকে কাজে না লাগান সময় কিন্তু নিজের সময় অতিবাহিত হয়ে যাবে, সেদিকে বাদ করে চলে যাবে। অতএব সময় নাই, সময় নেই করে তখন আর কোন কাজ হবে না, আর পরে আল্লাহর কাছে গিয়ে সময় পাই নাই এবারে কিন্তু আল্লাহ হবে না। আপনার জীবনে বেশ সময় আছে, এই সময়গুলো আমাদের গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলো কাজে লাগাতে হবে, আর এই কাজে লাগিয়ে কিছু আল্লাহ রিমাদ করেন, আপনি দাস দেশের কাজে করেন। আপনি যদি আলেম না হন, আলেমদের কাছে বসেন, আলেমদের কাছে বসেন যেখানে দাসের আলোচনা হয়, হাদিস কোরআনের আলোচনা হয়, সেখানে এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আছে এবং আপনাকে এই সময়কে কাজে লাগিয়ে শিখতেও হবে, কারণ শিক্ষা আপনার জন্য খরচ জরুরি, আর আপনাকে প্রত্যেকটা জিনিস জানতে জানা উচিত এবং জেনে তারপর আমল, যেহেতু না আমল করবেন কিভাবে জানবেন, তবে আমল করবেন। অতএব সময়কে কাজে লাগিয়ে, যেমন একটু আগে ভাইয়ের শুনলেন যে অনেক মানুষকে আমরাও বলি ভাই দাসে আসার কথা বলতে পারে, ওই একই কথা সময় পাই না, কাফের আসতে পারে না, আর না হলে কষ্টের কাজ করে তো সময় পায় না। মাগরিবের পরে দেখেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত কোনো কাজ থাকে না, কোনোদিন কোনো কারণবশত তার ঘরে যখন চলে গেছে দেখছে বা বলেছে তখন সময় নেই বলেছি, দেখা হওয়া মাত্রই বলে ফেলবে কি করবো সময় কাছে না, বিদেশে থাকি তো ছেলে মেয়েদেরকে দূরে ফেলে আসছি, ফেলে রেখেছি এই বিদেশে সময় কাটে না, তো এই সময় কাটানো বাস। এই যে আমাদের অজুহাত, এই অজুহাত আলো দেখবেন না, আপনার মাগরিব পর থেকে এসা পর্যন্ত সামান্য আধা ঘন্টা সময় আছে, এই সময়টাতে একটা বই নিয়ে পড়ে, না হলে দাস হচ্ছে, দাস পুলিশের ব্যবস্থা আছে আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, এটা একটা আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ তরফ থেকে বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশে নিয়ে এসেছেন। আপনি এই দেশ ছেড়ে অন্য দেশে যেতেন আপনার ইমান আমার সব নষ্ট হয়ে যেত, আর বেশিরভাগ মানুষের নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি এই দেশে এসেছেন যদি আপনার ইমানকে বাঁচিয়ে রাখতে চান তাহলে অনেক সময় আছে, আপনার জন্য সমস্ত রকমের ব্যবস্থা আছে, আপনাকে খাবার দেওয়া হবে, আপনাকে শিক্ষা দেওয়া হবে এবং সঠিক শিক্ষা পাবে, যেটা আপনার যে শিক্ষা দ্বারা আপনি জানা যেতে পারবে সে শিক্ষা পাবে, সেই সময় আপনাকে সময় দিতে হবে। অতএব বন্ধুগণ আমরা সকলে চেষ্টা করবো নিজের সময়গুলোকে ফালতু নষ্ট না করা, আর সময় ফালতু নষ্ট করলে কিন্তু আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে হবে, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সময়ের গুরুত্ব সম্পর্কে শুনলেন, সময় ফালতু কাজে নষ্ট করা যাবে না। টিভির সামনে ঘন্টার পর ঘন্টা খেলা দেখা, কতদিন আগে বিশ্বকাপের খেলা দেখলেন, বিশ্বকাপের খেলা দেখলেন কত রকম নোংরামি, কত রকম বসে বসে দেখলেন, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তারপরে বসে বসে ফিল্ম দেখছেন, সে তো বটে ডবল পাপ, সময় যাচ্ছে প্লাস খারাপ কাজ, আর বাচ্চাদেরকে আমরা কার্টুন দেখাচ্ছি, কার্টুন ঘন্টার পর ঘন্টা কার্টুন টিভির মধ্যে আছে, কার্টুন দেখাচ্ছেন, এতে বাচ্চা মন মেজাজ পাল্টে যায়। অবশ্য এই সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা আছে আদর্শ পরিবার ও পরিবেশ বইটিতে, ওখানে দেখবেন টিভি নয় টিভি, এই আলোচনা পড়লে আপনারা এই মাধ্যমে আমরা কি বিষ সংগ্রহ করি। আর এই কথা আপনাদেরকে বারবার বলেছি, 90% জ্ঞান অর্জন করে মানুষ কোথেকে, এই দুই চোখ থেকে 90% জ্ঞান অর্জন করে দর্শন করে, আর টিভির মাধ্যমে যে বিষগুলো আসছে, ডিশের মাধ্যমে যে বিষগুলো আসছে আমরা তা ঢক ঢক করে পান করছি, বাচ্চাদেরকে ছোট অবস্থা থেকে ওই কার্টুনের মাধ্যমে, মানে নানা রকমের অ্যাকশন, তারপরে গুলি মারা, এই নানা রকম অপরাধমূলক কাজ শিক্ষা, তারপরে আপনার ওই যে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি ইত্যাদি শিক্ষা ছোট বাচ্চাদের জন্য, মন মেজাজ যাতে খারাপ হয়ে যায়, তাদের পড়াশোনা নষ্ট হয়, করতে চাই না, না কার্টুন দেখবো, ভাত খেতে চাই না, কার্টুন দেখাবেন তবে ভাত খাবে, ঠিক না বল? এইভাবে সময়ের অপচয় প্রচুর হয়ে যায়, সময়ের তরবারি দিয়ে আমরা নিজেদেরকে হত্যা করি আর আমাদের বাচ্চাদেরকে হত্যা করি, বিষয়ে সতর্ক হওয়া দরকার। আমি এবারে শেষ প্রশ্ন করবো আমাদের প্রধান অতিথির কাছে, উনি অবশ্য ফিল্ম চর্চা সম্পর্কে অনেক কিছু বললেন, ওনাকে আর প্রশ্ন করা উচিত ছিল না, তবুও যেহেতু বসে আছেন এক লাইনে তার জন্য, ওনার কাছে প্রশ্নটা হলো, পানি মে আগ লাগানা হয় মুশকিল, বহতি হুই দরিয়া কো ফিরানা হয় মুশকিল, মুশকিল তো হয় মগর ইতনা নহীন জিতনা, ভটকি হুই কৌম কো ফিরানা হয় মুশকিল। আপনি দাওয়াতের কাজ করছেন প্রায় অনেক বছর ধরে, আপনি কি মনে করেন এই সমস্ত লোকদেরকে ফেরানো খুব সহজ? যদি সহজ নয় তাহলে কঠিন কেন, কি কি বাধা আপনার কাছে আছে? আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد, সেখানে একটা জটিল প্রশ্ন, উত্তরটা একটু জটিল। আসলে কি লোকদেরকে খুব সহজেই ভেরানো যায়? আসলে সহজে ভেরানো সম্ভব নয়। আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখেছি, আমি রিয়াদের বিভিন্ন কোম্পানিতে যাই, কথা বলি, ঘোরা করি, কোন কোনো কোম্পানিতে 8 বছর 9 বছর যাওয়ার পরে কোনো কোনো বাইরকে পাওয়া যায়, 9 বছর যাওয়া বিকাশ করার পরে। এর মানে হচ্ছে, আমি আমার যতটুকু অ্যানালিসিস, তা হচ্ছে ছোটবেলায় একজন মানুষ যা কিছু শিখে, যা কিছু মাথায় ঢুকে এবং যেভাবে সে বেড়ে ওঠে, গড়ে ওঠে, যেই ধ্যান ধারণা, যেই চিন্তা চেতনা, যেই বিশ্বাস, যে আকিদা নিয়ে বড় হয়, সেখান থেকে ফেরারও আসলে জটিল বা কঠিন। এবং আপনারা জানেন, অবশ্যই এক্সাম্পল দিয়ে বলা হয়, কাঁচা মাটি ওইটা যখন আপনি কোনো কিছু বানাবেন খুব সহজেই বানানো যায়, কিন্তু যখন শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটা কিন্তু নতুন করে আবার অন্য কিছু বানানো আসলে কঠিন এবং জটিল। এক কথায় যেটা আমি বলি, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা ছোটবেলা থেকে যা শুনে আসতেছি, যা বিশ্বাস করে আসতেছি, যা যেভাবে দেখে আসছি আমাদের ওলামাদেরকে, সেই চিন্তা, সেই ধ্যান ধারণা, সেই বিশ্বাস, সেখান থেকে নতুন কিছু শোনালো, নতুন কোন পথে নিয়ে আসা, আসলে কথাগুলো কিন্তু নতুন নয়, শিখতে আগেই বলছে, কিন্তু আমাদের কাছে নতুন যেহেতু আমরা জানতাম, যেহেতু আমরা বুঝতাম, সেই জন্য আসলে সহজ নয়। কিন্তু আমি মনে করি সঠিক জিনিস সঠিকভাবে উপস্থাপন যদি করা যায়, আর সাথে সাথে যদি আর একটা কাজ করা যায়, তা হচ্ছে রবীন্দ্র জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ঠিক আছে, আমরা অবিশ্বাস করি না, আমি একজন লোককে সঠিক পথে নিয়ে আসার জন্য কাজ করতেছি, চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মাদরুহী যারা, তাদেরকে আমি ডাকছি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেহেতু হেদায়তের মালিক আল্লাহ, তার হাতে হেদায়ত, আমি চেষ্টা করতে পারবো, কিন্তু হেদায়ত তো তার হাতে, সে রব্বুল আলামিনের কাছে দোয়া, সাথে সাথে নিজস্ব প্রচেষ্টা এবং অভিজ্ঞতা। আমি কাজে লাগানো একমত অমায়ুদ্দিন মাতা ফতর উদ্দিয়া খাইল কাকির, যাকে একমত দেওয়া হয় তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়। এই জন্য এলমিশনের জ্ঞান, হেকমত, এরপরে বদল জহুর মুস্তামিল কন্টিনিউ দাওয়াতি কাজ করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই কাজগুলো যদি গুলো যদি করা যায়, তাহলে আশা করা যে সহজেই আমাদের ভাইদেরকে আমরা পাবো, সহজে আমরা নিয়ে আসতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন, এবং সেই পথে নিয়ে এসে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের যোগ্য এবং তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ। বারাকাল্লাহু ফিক। এতক্ষণ আমাদের খাওয়ার আসার কথা ছিল, কিন্তু যাই নাই, কারণ লেট হচ্ছে, তার আগে একটা কথা বলে যাক। আসসালামু আলাইকুম। আমি যে কথাটা পড়তাম বাইর বলে দিয়েছি ওইটাই আবার বলি, গান রেখুষণ বলুন কোনদিন, আমারে গান রেখুষণ বলুন কোনদিন, জন্মের Oh, Yeah.